নহি যন্ত্র আমি প্রাণী, নহি যন্ত্র আমি প্রাণী, আমি জানি আমি জানি, হীরক রাজার শয়তানি আমি জানি, হীরক রাজার শয়তানি জানি। রাজা দুষ্ট, রাজা মন্দ, রাজা ধূর্ত, রাজা ভণ্ড, রাজা নীচ, রাজা ক্রূর, রাজা খল, রাজা অনাচারের সীমা ছেড়ে, রাজা অনাচারের সীমা ছেড়ে, অভাগারে ভাতে মেরে আনে দেশে ঘোর মঙ্গল। রাজা রাখল তাদের চেপে, রাজা রাখল তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে, রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক। ধিক ধিক ধিক, রাজা ধিক।